তো ছয় চোখের চাওয়ায় পাওয়া পাওয়ার কি জেনে সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনে সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা বোঝো না খোঁজো না দেখো না হৃদয়ে কি যে ব্যথা অকুলতা এভাবে কে ভাবে কে কবে যে প্রণয়ে বেঁধে তোমার পেলো ব্যথা সেই স্পর্শের গভীরতা যে ভাষা তুমি বোঝো কি বোঝো না হতাশা অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনে সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনে সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা যাবে না তবুও তো ভোলা কেটে যাবে জীবন একা পাবো না কবু না হবে না তো বলা বুকে কত কষ্ট রাখা এই অস্থির সময়ে বারতা তুমি শুনতে বলো পারো কি কি পারো না অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনে সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনে সেই স্মৃতি জয় আজ হাতড়াই হারিয়ে ফেলা ভালোবাসা